الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون যাবতীয় হামদ ও সানা যাবতীয় প্রশংসা উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে জুমার সালাতের উদ্দেশ্যে তার পবিত্র গৃহে সবাইকে সুস্থ হলে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যা রেখে যাওয়া পবিত্র আমানতের হক আদায়ের উদ্দেশ্যে আজকে সাপ্তাহিক জুমার খুতবায় আমরা সকলে নেকির উদ্দেশ্যে এখানে বসেছি এবং তার আদর্শ বাস্তবায়নের স্বার্থে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। বহু পূর্বে আপনাদের এই অঞ্চলে আমাদের আগমন ঘটেছিল, চেয়ারম্যান সাহেব হিসাবে পেলাম প্রায় 35 বছর পূর্বে, যখন মাওলানা ইমরান এলাকায় বসবাস করতেন তেতুলতলায় প্রথম জলসা, তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। যদি আমাদের সংস্কার কার্যক্রমে সমাজ পরিবর্তনের এ দুরূহ কার্যক্রমে আপনারা সাথী না হতেন, তাহলে বামন্দির এই মসজিদ হয়তোবা সংগঠনের পক্ষ থেকে আমরা করতাম না। কারণ যারা ভালোবাসে মানুষ তো সেখানেই যায়, এটা তো নিয়ম। আজকে আমাদের আনন্দিত যে সেই মসজিদের উপরে আপনারা দোতলা করেছেন এবং পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছেন, এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন এবং আপনাদের এই দানকে আল্লাহ পাক কবুল করুন, এবং এই মসজিদ তো আল্লাহ পাককে আমার পর্যন্ত আহলে হাদিসের মার্কাজ হিসাবে কবুল করে নিন। আমার ছোট ছেলে এসেছিল এখানে সফরে, সাংগঠনিক সফরে, জীবনের প্রথম সাংগঠনিক সফর, এটা একটা রেকর্ড তার জন্য, এবং আমাকে না বলেই চলে আসছে। এতে আমি বেশি আনন্দিত যে আমাকে না বলেই সে সাংগঠনিক সফরে চলে আসছে, এবং এখানে আপনারা ওই বাচ্চার প্রতি যে স্নেহ দেখিয়েছেন সেটাও গিয়ে গল্প করেছে। তাতে আমি আপ্লুত যে আপনারা আমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসেন। কারণ কি? রক্ত সম্পর্ক আপনাদের সঙ্গে আমাদের নাই, সম্পর্ক আছে আদর্শিক সম্পর্ক, দিনই সম্পর্ক। সেটা কোন দিন? দিন দত্ত সবাই, পার্শ্ববর্তী অসংখ্য মসজিদ আছে, সেখানে তো আমাদেরকে তারা ডাকে না। এখানে এবং সেখানের মধ্যে পার্থক্য কি? তারা যে দিন ফলো করে আর আমরা যে দিন ফলো করি, এর মধ্যে মৌলিক পার্থক্য আছে। সেটা উপলব্ধি না করার কারণে আমাদের মধ্যে মাঝে মধ্যে অলসতা আসে। বামনদিয়া একটা বাজার এলাকা, চারিপাশে ব্যবসায়ী, এপাশেও ব্যবসায়ী, ওপাশেও ব্যবসায়ী। তাই আপনাদের সামনে ব্যবসায়ের আগ বললাম, কি সে পার্থক্যটা? অন্যেরও সালাত আদায় করে, আমরাও সালাত আদায় করি। সহজ পার্থক্য এই, তারা সালাত আদায় করেন, তাদের বাংলা ভাষা বললে বলতে দলীয় সালাত, আমরা সালাত আদায় করি সহি হাদিস ভিত্তিক সালাত। এটি তো মৌলিক পার্থক্য না? সহি হাদিসে যদি ইমামও ভুল করে, মুক্তদের তাকে ধরে ফেলে। এই এমন একটি স্থান, এখানে কোনো আলেম অত সহজে চলে যেতে পারবে না সহি হাদিসের দলিল না দিয়ে। এটি হলে বামদের মসজিদের সাথে অন্যান্য মসজিদের মৌলিক পার্থক্য, ঠিক তো? এটি ঠিক না? আপনাদের কাছে সালাতুর রসুল আছে, অন্য মসজিদে সালাতুর রসুল আছে না? এখানে সালাতুর রসুলকে সামনে রেখে ভুল ভ্রান্তি ধরার সুবিধা আছে আপনাদের, অন্যদের কাছে এগুলো নেই। তারাও হাটহাজারি ফারেক হয়, দেওবন্দ ফারেক হয়, বড় ডিগ্রি নিয়ে আসে, কিন্তু তারা বিশ টাকার তারাবি পড়ে, আপনি 8 টাকার পড়েন। পার্থক্য কোথায়? সহি হাদিস আর কিছু আছে? তারা নিচে হাত বাঁধে, আপনি বুকে হাত বাঁধেন। তারা রসদান করে না, আপনি করেন। পার্থক্য কোথায় বলেন? সহি হাদিস। হাদিসের বাইরে গিয়ে এখানকার মানুষ কাজ করে না, এটাই হচ্ছে মৌলিক বৈশিষ্ট্যগত পার্থক্য। নইলে আমরা সবাই মুসলমান, সবাই আল্লাহকে স্বীকার করি, সবাই রসুলকে স্বীকার করি, সবাইকে আমাদের বিশ্বাস করি, সবাই আমরা আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু যাব কিভাবে? আপনারা সবাই রাজশাহী চেনেন, রাজশাহী জান তবলিগ ইজতেমা। কিন্তু যাওয়ার জন্য যে তরিকা আছে, আপনি সে তরিকা ফলো না করে যদি বাম দিকে মুজিবনগর দিকে চলে যান, তাহলে কি আপনি রাজশাহী যেতে পারবেন? আদৌ পারবেন না। আমাদের সঙ্গে মৌলিক পার্থক্য অন্যদের এখানে, আমরা যে তরিকাটা বলে দিয়েছি জনগণের সামনে, সে তরিকা হল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের তরিকা। এই তরিকায় যারা আসেন তারা রাস্তা খুঁজে পান সিরাতে মুস্তাকিমে, যেটা আমরা প্রতি সালাতে প্রতি রাকাতে পড়ি, ইহদিন সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সরল পথটা কি? আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিচ্ছেন, তারা তৌফিকুম আমরায়ন লাম তাদল্লু মা মাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, যতদিন তোমরা সেই দুটি বস্তুকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমাদের তোমার পথভ্রষ্ট হবে না। সে দুটি বস্তু হল আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ কোথায় পাওয়া যাবে? আল্লাহর কওল, আল্লাহর বাণী পাওয়া যাবে কোরআনে। ঠিক নবীর বাণী, নবীর কর্ম সবকিছু পাওয়া যাবে হাদিসে। শর্ত হল হাদিসটা যেন সহিহ হয়, বানোয়াট না হয়। দুষ্ট লোকেরা যুগে যুগে নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য হাদিসের মধ্যে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে ওই সমস্ত জাল মুনকার জয়ীফ হাদিসগুলো ছাটাই হয়ে গেছে, সহিগুলো পৃথক হয়ে আছে। আমরা আমাদের বৈশিষ্ট্য আকারে নীতি হিসেবে আমরা গ্রহণ করেছি, আমরা সহি বিশুদ্ধ হাদিসগুলি গ্রহণ করব, কারণ এটা যে আল্লাহর কালাম, এটা যে রসুলের কালাম, এটাতে কোনো সন্দেহ থাকে না। সন্দিগ্ধ কোনো কাজে কি মানুষ আগাইতে পারে? আগায় না। যে কাজে সন্দেহ থাকে না সেই কাজ কিন্তু মানুষ নিঃসন্দেহ চিত্তে করে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যদি একবার সন্দেহ ঢুকে যায় সে কাজে কিন্তু মানুষ জোর পায় না। জীবন দেব, সম্মান দেব, মাল খরচ করব, অথচ আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না, এমন কোনো কাজ কিন্তু মানুষ করে না। আর সে কারণেই আমরা সহি হাদিসগুলো বাছাই করে নিয়েছি, যেটা আমল করলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত হলে এই রাস্তায় আমি জান্নাতে যেতে পারবো, এটাই সিরাতে মুস্তাকিম। এই মৌলিক বিষয়টি মানুষ যত বেশি উপলব্ধি করবে তত বেশি আহলে হাদিস আন্দোলনে তারা এগিয়ে আসবে। আর এইটা যারা বুঝবে না, ভাববে রাফলে দান করতে বলে আমি করছি, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অন্যরাও কিন্তু একই অজুহাত দেবে যে আমাদের বাপদাদা জয়ীবাদিস মানত, আমরা জয়ীবাদিস মানব। তারা কি কিছুই বুঝতো না? এই দলে যদি আমরাও দেই ভুল হবে না? এটা হবে না, এ ভুল করা যাবে না। এজন্য আমরা আরবিগুলোকে বাংলায় লিখে আপনাদের সামনে তুলে ধরেছি, যেন একটা বাংলা পড়ার মতন যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও যেন, একটা মেয়েও যেন সালাতের সঠিক তরিকা জানতে পারে, বুঝতে পারে, তাই দেখে আমল করতে পারে, যেন তাকে কেউ বিভ্রান্ত করার সুযোগ না পায়। এই কারণেই এই এলাকার সাথে আমাদের সম্পর্ক, যারাই এই বাংলাদেশের আমাদের সঙ্গে সম্পর্কিত হয়েছেন সবাই কিন্তু মূলত এই আদর্শগত কারণেই হয়েছে, দুনিয়াবি কোনো স্বার্থে হয়নি। যদি বলে মসজিদ করে দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ, এটা আমরা বিশ্বাস করি না, কারণ বাংলাদেশে প্রায় 1200 মসজিদ এই মিসকিনের হাত দিয়ে হয়েছে, কিন্তু সবার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। মসজিদ পেয়েছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, উদ্দেশ্য ছিল পাওয়া, পাওয়া হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। এরকম অসংখ্য মসজিদের তালিকা আপনাকে আমি অন্তত দিতে পারব, কিন্তু বামন্দি সেটা করেনি, যেহেতু এখানে সংগঠন আছে, তারা আমাদের দাওয়াতের সাথী, আমাদের আন্দোলনের সাথী, আমাদের প্রচেষ্টার সাথী। যদি আপনি প্রচেষ্টার সাথী না হয়ে শুধুমাত্র মনে মনে ভালোবাসতেন তাহলে কিন্তু এখানে আমরা আসতাম না, কারণ আমাদেরকে ভালোবাসার জন্য বরং মনে করি আপনাদের চাইতে অন্য দলের মধ্যে বহু লোক আছে যারা আমাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দূর থেকে। এমনকি আমরা যখন কারাগারে গেছি বহু মানুষ চোখের পানি ফেলেছে, এমনকি হিন্দুরাও, ওই চোখের পানি আর আপনাদের চোখের পানি কি এক? পার্থক্য আছে না? আপনারা চোখের পানি ফেলেন এই জন্য যে সহি হাদিসের কথা বলার মতন, দাওয়াতে নেতৃত্ব দেওয়ার মতন লোক একটা চলে গেল। আর তারা চোখের পানি ফেলে কেন? লোকটা আসলে কি ভালো মানুষ, অন্যায় ভাবে নির্যাতিত হচ্ছে, এই জন্যে দূরে পার্থক্য হবে না? একটা মুরগি মরে গেলে কিন্তু মনটা দুর্বল হয়ে যায়। যে কোনো একটা মানুষ যদি রাস্তাঘাটে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে চোখে পানি আসে না? ওই পানি আর এই পানি কিন্তু এক না। এজন্য আপনাদেরকে এই আয়াতটা আজকে শুনালাম, এটা আমাদের সিলেবাসের সুরা, সুরা সফ। সারিবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য এই সুরাতে আল্লাহ পাক 14টি আয়াতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, এবং চতুর্থ আয়াতে তিনি বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ান মারসুস। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সাফফান। সাফ অর্থ কি? কাতার। যেমন মসজিদে বসেছি একটু পরে তো কাতার দেবো, তাই না? এটাকে আরবিতে বলা সাফ। সারিবদ্ধভাবে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, কাআন্নাহুম বুনিয়ান মারসুস, শিশু ঢালা প্রাচীরের মতো, বোঝা গেল? আল্লাহর পথে প্রচেষ্টা ব্যতীত আল্লাহর দিন প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়। আপনি খুব ভালো, আপনার সন্তানরা শিখল না, আপনার পরপরই আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিখ্যাত সাহাবিকে বললেন, তোমাদের পরে এমন একটা জমানা আসছে যখন তারা তোমাদের চেয়েতে অল্প আমল করলেও জান্নাত পাবে, এমনকি তোমাদের চেয়েতে দশ ভাগের এক ভাগ আমল করলেও তারা জান্নাত পাবে। অন্য একটা হাদিসে তিনি বলছেন, ইন্নামিন ওয়ারাইকুম যামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহা আজরু খামসিনা শাহীদাম মিনকুম, তোমাদের পরে এমন একটা জমানা আসছে, কঠিন জমানা, যখন আমার একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে তোমাদের মতো সাহাবীদের পঞ্চাশ জন শহীদের চাইতে তারা বেশি নেকি পাবে। এই কথা শুনে ওই সাহাবী বলে, হে আল্লাহ রসুল, আপনি কি বলছেন? আমি আমার ছেলেকে কোরআন শেখাচ্ছি, সে তার ছেলেকে কোরআন শেখাবে, তাহলে দিন নষ্ট হবে কি করে? এমনি করে কেউ পর্যন্ত চলবে? আল্লাহ রসুল তার নাম বলছেন, আমি ভাবতাম তুমি দেখো বুদ্ধিমান লোক, মদিনা তুমি সবচেয়ে বুদ্ধিমান লোক, এখন দেখছো তুমি সবচেয়ে বোকা। কেন হে আল্লাহ রসুল, তোমার পাশে ইহুদি নাসারাদের দেখছো না? ইহুদি নাসারাদের কাছে আল্লাহ কিতাব আসেনি? ইহুদিদের কাছে তওরাত এসছে, নাসারাদের কাছে ইঞ্জিল এসছে, আজ তারা ধ্বংস হয়নি? তারা শুকুর বানরে পরিণত হয়েছে না আল্লাহর গজবে? তা আমার উম্মতের অবস্থা ঠিক তাই হবে। লাতার কাবুন্না সুনানা মান কানা কাবলাকুম, পূর্ববর্তী উম্মতদের মতোই অবস্থা অবশ্যই তোমাদের হবে। সাবধান, তারা খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে গেছিল। আরবিতে সত্তর বাহাত্তরের ভাষাগুলো আসে অসংখ্য বোঝানোর জন্য। ইহুদিরা একাত্তর ফেরকা বিভক্ত হয়েছিল, নাসারা বাহাত্তর ফেরকা বিভক্ত হয়েছে, মুসলমানরা তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে। এর দ্বারা বোঝানো হয়েছে ইহুদি নাসারা চাইতে তোমাদের বিভক্ত আর বেশি হবে, এমন নয় যে শুধু বাহাত্তর তিয়াত্তরই হবে, এটা আমাদের বোঝানোর জন্য বলা হয়েছে। অতএব সাবধান, সবাই তোমরা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া। সাহাবে কেরাম বললেন, তারা কারা? তিনি জবাব দিলেন, মা আনা আলাইহে ও আসহাবি ফি রাওয়ায়াতিন লিল হাকিম আল ইয়ম, আজকে আমি এবং আমার সাহাবিরা যে তরিকার উপরে আছি, এই তরিকার উপরে কেয়ামত পর্যন্ত যারা টিকে থাকবে, যে লোকগুলো দৃঢ় থাকতে পারবে, তারাই মাত্র জান্নাতি হবে, আর সবাই জাহান্নামে চলে যাবে। এই হাদিসটা শুনলে গা চেপে ওঠে না? কেয়ামতের দিন আল্লাহ পাক আমাদের পিতা আদমকে বলবেন, আদম তুমি তোমার সন্তানদেরকে জান্নাতে নিয়ে যাও। আদম বলবে, হে আল্লাহ, কোটি কোটি মানুষ কাকে কাকে জান্নাতের জন্য নিয়ে যাব? আল্লাহ পাক বলবেন, হাজারের মধ্যে একজনকে না, বাকি 999 জন জাহান্নাম যাবে। এই কথা শুনে সাহাবে কিরাম চমক উঠলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা সবাই কি জাহান্নামে যাব? আল্লাহর রাসূল বললেন, ভয় পেও না, এই যে একজন, কালো গরুর গায়ে একটা সাদা লোম থাকলে যেমন অবস্থা হয়, তোমাদের অবস্থা ঠিক সেরকম। আদম থেকে কিয়ামত পর্যন্ত বহু বছর, এর মধ্যে টোটাল যোগ করলে যা হবে, যদিও তোমরা একটা লোমের মতো হবে, কিন্তু তোমার সংখ্যা জান্নাতবাসীদের সংখ্যার মধ্যে তোমাদের সংখ্যাই সবচেয়ে বেশি হবে। আল্লাহ রাসূল কেমন হবে? শিকি না অর্ধেক, তার চাইতে বরং বেশি তোমাদের সংখ্যা হবে। ইহুদি নাসারা সব কম হবে, এমনকি কোন কোন নবী উঠবেন কিয়ামতের মাঠে একজন উম্মত নিয়ে, কোন নবী উঠবেন উম্মত শূন্য অবস্থায়, কিন্তু আমি উঠবো সেদিন কিয়ামতের দিন সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। অতএব তোমরা যেন তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি কিয়ামতের দিন আমাদের উম্মত সংখ্যা বৃদ্ধি দেখে গর্ব করব। চীনের লোকেরা সন্তান হত্যা করছে, ইন্ডিয়ায় সন্তান হত্যা করছে, সারা দুনিয়ায় সন্তান হত্যা করছে। মুসলমানদেরকে বহু আগেই আল্লাহ পাকেরা আল্লাহ রাসূলুল্লাহ নিষেধ করে দিয়ে গেছেন খাবারটা, সন্তান হত্যা করো না, কারণ তোমার সন্তান নিঃসন্দেহে মুসলমান হবে, মুসলমানের সংখ্যা বাড়বে। কি আমাদের দিন আমি তোমার সন্তানকে নিয়ে গর্ব করব আর তুমি মেরে ফেলবা? হচ্ছে না? চীনে 30 কোটি ভ্রূণ হত্যা করেছে, একটা সন্তান ছাড়া দুটি সন্তান কার হতে দিচ্ছে না আইন করে। বলে এখন চীনে বুড়ার সংখ্যা বাড়তেই আছে, আইন এখন পাল্টানোর চিন্তা করছে। জার্মানিতে বুড়া এত বেশি হয়ে গেছে আর মিল কারখানা চালার জন্য ইয়ং ছেলে পাচ্ছে না, ওটাও আইন পাল্টাচ্ছে। এখন বলছে যে মেয়ের সন্তান বেশি হবে গভর্নমেন্ট তার যাবতীয় খরচ দেবে। উল্টা ফ্রান্সের অবস্থাও তাই। বহু পূর্বে 1500 বছর আগে আমার রসুল যে কথাগুলো বলে গেছেন আজকে অক্ষরে অক্ষরে তাই সত্য প্রমাণিত হচ্ছে। মূল কথা হলে আল্লাহ রসুল যে হাদিসটা বললেন তা ব্যাখ্যা হচ্ছে ইহুদিদের নাসার দেখো তার কিভাবে ধ্বংস হয়েছে, তোমরাও যদি ওরকম ভাবে বসে থাকো, মানুষকে আল্লাহর পথে দাওয়াত না দাও, সাধ্যমতো চেষ্টা না করো, তাহলে মুসলমানরাও ওরকম ভাবে ইহুদি নাসারাদের অবস্থা প্রাপ্ত হবে। মূল বক্তব্য হচ্ছে এটাই। আর এখানে গিয়ে আল্লাহ বলছেন হাল্লাদুল্লকুমা আল্লাহ তেজারতে, হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন কোন ব্যবসার কথা বলে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে মর্মান্তিক আযাব থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে, ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহি, এবং তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাও আল্লাহর রাস্তায়, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। এই ব্যবসা আমাদের যেন দুর্বল না হয়ে যায়, যার দুনিয়ার ব্যবসা জোরদার তার আখাতের ব্যবসা কম, এটাই তো দেখছি আজকে বাস্তবতা তাই বলছে। অথচ এই ব্যবসা সাহাবে কেরামও করেছেন, তাদের ব্যবসা কিন্তু তাদেরকে আখেরাত থেকে ফিরিয়ে নিতে পারে। তবুকের যুদ্ধ আল্লাহ রাসূল বললেন কার দিয়েছে নিয়ে আসো, 30,000 সেনাবাহিনী যাবে, 1,000 মাইল রাস্তা, রাস্তায় কত খরচ, খানা পিনা রসদপত্র সবই প্রয়োজন, কে কি দেবা তোমার সাহায্য করো, প্রচন্ড গরম গ্রীষ্মকাল এবং তখন কেবল খেজুর পাকার মৌসুম শুরু হয়েছে, কারো বাড়িতে খাবার নেই, এই দুর্ভিক্ষের সময় হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠল, কারণ খ্রিস্টান সাম্রাজ্যবাদ রোমক বাহিনী নিয়ে এগিয়ে আসছে মদিনার দিকে, পুরা মদিনাকে তারা ক্যাপচার করবে, মদিনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। এই অবস্থা কি মেনে নেওয়া সম্ভব? আল্লাহ রাসূল বসে গেলেন চাদর নিয়ে, কে কে দেবে দাও, আসতে শুরু হয়ে গেল সমানে। এক সময় এলেন ওমর ফারুক, তার বাড়িতে যা কিছু ছিল সব হিসাব করে অর্ধেক মালামাল নিয়ে চলে আসছেন। এসে বলছে আল্লাহ রাসূল আমার বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি, তো তোমার ছেলে মেয়ে কি খাবে, অর্ধেকে রেখে আসছি। চলছে দানের স্রোত, উসমান গনি উনি তো বিরাট ব্যবসায়ী ছিলেন, অত বড় ব্যবসায়ী কেউই ছিল না, সমানে দিচ্ছেন, উট দিলেন, টাকা দিলেন, স্বর্ণ দিলেন, যা খুশি। আপনার সিরাত রসুল পড়ে দেখবেন ওনার দানের সিরিয়াল সেখানে দেওয়া আছে। এক পর্যায়ে আল্লাহ রসুল বলে ফেললেন এই যুদ্ধটা তো উসমানের যুদ্ধ হয়ে গেল, উসমানের যুদ্ধ এটা, ওই তো সব দিল। এরপরে এলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর জ্যেষ্ঠ তিনি হে আল্লাহর রাসূল আমি আল্লাহর জ্যেষ্ঠজন, হে অবকার তুমি মনে হচ্ছে সবে নিয়ে আসছো। অবকার বলছেন হ্যাঁ সবে নিয়ে আসছি। তো বাড়িতে কে রেখে আসছো? আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। ইমান বিক্রি করা নেই, ব্যবসায় সব দিয়ে দিয়েছে, উনি কিন্তু ব্যবসায়ী, কিছু পুঁজিপাটা কিচ্ছু রেখে আসেনি, সবই আল্লাহর পথে ব্যয় করে দিলেন। কারণ তাদের বিশ্বাস ছিল আমি যতই ব্যবসা করি দেওয়ার মালিক আল্লাহ, তিনি রুজির মালিক, তিনি ব্যবসায় লাভও দিতে পারেন লসও করাতে পারেন, যদি তার পথে থাকি তিনি আমাকে কখনোই না খাইয়ে রাখবেন না, এই বিশ্বাস ছিল বলেই তারা বিরাট ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আল্লাহর পথে সবচেয়ে বড় দাতা ছিলেন। এর মধ্যে মুনাফিকরা রটিয়ে দিল, একজন সাহাবি এলেন, গরিব মানুষ, সারা রাত পানি সেচেছে, এক থলি খেজুর নিয়ে আসছে, কি ব্যাপার? বলছে হে আল্লাহ রসুল, প্রতিদিন মনে করে দান করব কিন্তু হয় না, সারাদিন সারা রাত কাজ করি, সকালবেলা যাওয়ার সময় এক থলি খেজুর আমাকে দেয়, তো যদি বাড়িতে না নিয়ে যাই তো বাচ্চারা কি খাবে? তো আজকে চিন্তা করলাম বাড়ি নিয়ে গেলে আর ফিরিয়ে আনতে পারবো না, তো সবই আল্লাহর পথে দিয়ে যাও। আল্লাহ রসুল তার খেজুরের থলিটা বিশাল দানের পাহাড় তো হয়ে গেছে, জমে গেছে সব, উপরে ছড়িয়ে দিলেন এবং বললেন এই এক থলি খেজুর তোমাদের সবার উপরে মর্যাদা পেয়ে গেল। পাশে মোনাফেকরা ছিল মুসলমান, কিন্তু তারাও, তারা বলছে রোম সম্রাটকে এরা এক থলি দুই খেলি খেজুর দিয়ে ঠেকাবে, এরা পাগল হয়েছে নাকি? এরা যুদ্ধে গেলে সবগুলোকে মেরে শেষ করে দেবে, আর মোহাম্মদকে তো দুনিয়া থেকে পার করে দেবে, এরা খেজুর দিয়ে রোম সম্রাটকে ঠেকাবে। দেখেন ওরা কিন্তু মুসলমান, যারা কতগুলো বলছে ওরা কিন্তু আল্লাহ রসুলের হাতে বায়াত করা, ওরা কিন্তু ওখানে সালাত আদা করে তার পিছনে প্রতিদিন পাশাক্ত, তারা কিন্তু পয়সা দেয়নি, যারা দিচ্ছে তাদেরকে উল্টে ঠেকাচ্ছে যে এক দুই ছেলে খেজুর দিয়ে এরা যুদ্ধ করে রোম সম্রাটের সাথে, আজকে আমেরিকার সঙ্গে যুদ্ধ করা, এই অ্যাটম বোমার সামনে কি এসব ডেলা চলবে, লাঠি চলবে? এরপরও যদি কেউ করে তাহলে পাগল হবে না? কিন্তু না, আল্লাহ রসুল জানতেন আল্লাহর পথে এগিয়ে গেলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আর আল্লাহর সাহায্য যদি নেমে আসে তো কারণই লাগবে না, একরাত জিবরিলই যথেষ্ট। ঠিক যেভাবে ধ্বংস হয়ে গেছে লুতের কম, ধ্বংস হয়েছে আদের কম, ধ্বংস হয়েছে ফিরাউন, সবাই কি ধ্বংস হয়নি? আল্লাহর সাহায্য নেমে আসছে, সব শেষ হয়ে গেছে। এই জন্য তারা দুনিয়ায় কতটুক সাহায্য পেলাম, কতটুক শক্তি পেলাম, এটুকু তার হিসাব করতেন না, আল্লাহর পথে ব্যয় করলাম কিনা, আল্লাহর পথে কাজ করলাম কিনা, এটাই হিসাব করতেন, ও আল্লাহর পক্ষ থেকে ঠিক সেইভাবে মদত নেমে আসত। এই যে সর্বাত্মক প্রচেষ্টা তিনি করলেন, লাভ হলো কি? যখন পৌঁছে গেলেন সে যুদ্ধক্ষেত্রে তবুকে, গিয়ে দেখলেন রোম সম্রাট আসেনি, তাদের সেনাবাহিনী যুদ্ধেই আসেনি, বললো আলহামদুলিল্লাহ, যে যুদ্ধ করার জন্য 1000 মাইল দূর থেকে চেষ্টা করে ওনারা গেলেন, এমনকি রাস্তায় তার খাদ্য ফুরিয়ে গেল, একটি উট 18 জনের ভাগ হল, একটা উটের পেটে না 2-3 দিন বসতে পারে, 18 জন ভাগ করে করে এত পথ গিয়েছেন আল্লাহ রসুলও তার মধ্যে একজন, কিছু হাঁটতে হয়েছে কিছু উঠতে হয়েছে, পানির পিপাসায় বুক ফেটে যায়, অবশেষে কত কষ্ট করে তারা যে পানি পান করেছেন ইতিহাস লম্বা, ওদিকে যাব না, সব কিছু শেষ করে যখন পৌঁছলেন গিয়ে দেখেন শত্রু পালাইছে, এটিকে আল্লাহর গায়েবি মদত না? আল্লাহ দেখেছে আমার বান্দারা আল্লাহর পথে কাজ করতে আগ্রহী কিনা, আগ্রহ আমরা প্রকাশ করেছি, আল্লাহ ওই রোম সম্রাট অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন ও আর আসেইনি উঠে। আপনারা হয়তো ভাববেন যে গুপ্ত চট্টার দিয়ে আল্লাহ রসুল কোনো কিছু করেছে, না, পীরপন্থীরা ভাববে কোনো কেরামতি, না, কেরামতি মর্যাদা কিছুই না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ এমনি করে সাহায্য করেন, এটাই তার বড় প্রমাণ। অর্থাৎ আমাদের দায়িত্ব হবে আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া, ফলাফলের মালিক তিনি, আমরা নয়। পরে ঘটনা এই, ওই এলাকাটা পুরো খ্রিস্টান সাম্রাজ্য, এখন তাকে আমরা সিরিয়া বলছি, যেমন যুদ্ধ হচ্ছে সিরিয়া, ইয়েমেন, জর্ডান, আশপে, লেবানন, এই সবগুলো ছিল খ্রিস্টান। আল্লাহ রাসূল গেলেন, রোম সাম্রাজ্য আসলো না ভয়ে, এইটুকুতেই ওই এলাকার সমস্ত রাজ্যগুলো, খ্রিস্টান রাজ্যগুলো বিনা বাক্য ব্যয়ে সারেন্ডার করল, ইসলাম কবুল করল, অথবা জিজিয়া দিয়ে অধীনতা স্বীকার করল। পুরো খ্রিস্টান এলাকা মুসলমান হয়ে গেল। আজকে মধ্যপ্রাচ্যে কোনো অমুসলিম নাই, অথচ যুদ্ধ কিন্তু লাগে নাই, বিনা যুদ্ধে তাবুক জয়, বিনা যুদ্ধে খ্রিস্টানদের এই বিরাট বাদশাহ রোমক সম্রাট পিছিয়ে গেছিলেন সেদিন শুধুমাত্র মুসলমানদের প্রচেষ্টার কারণে। আজকেও ঠিক একই অবস্থায় বাংলার জমিনে, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার এই কঠিন আন্দোলন আল্লাহর উপরে তাওয়াক্কল করে এগিয়ে নিতে পারি, তাহলে আল্লাহ পাক তার সিদ্ধান্তে কি রেখেছেন তিনি ভালো জানেন। আমরা আশা করব অবশ্যই তিনি আল্লাহর এই বান্দাদের অন্তঃকরণটা ঘুরিয়ে দেবেন এবং সবাই সিরাত মুস্তাকিমের অনুসারী হয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। শর্ত একটাই, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা চেষ্টা চালাও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, শয়তানের রাস্তায় নয়, পেটের রাস্তায় নয়, দুনিয়ার রাস্তায় নয়, সিরাফ আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা চালিয়ে যাও। কি দিয়ে? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জান দিয়ে। এই চেষ্টার অভাবেই আজকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের এই দুর্গতি। এখানে যা কিছু আমরা করছি সব দুনিয়ার জন্য, যারা রাজনীতি করেন দুনিয়ার জন্য, যারা ব্যবসা করেন দুনিয়ার জন্য, এমনকি যারা ধর্ম করেন তারাও দুনিয়ার জন্য। ধার্মিকরা যদি আল্লাহর হস্তে ধর্ম করত তাহলে ধার্মিকদের মধ্যে এত গোলমাল হইত না। যারা আমরা আলেম হয়েছি আমাদের অবস্থা কিন্তু তা, লেখাপড়া শিখেছি, ভেতরে একটা কল্প বলে একটা জিনিস আছে না, ওইখানে হিংসা, বিদ্বেষ, অহংকার তো গোপন থাকে, ওটা জাহির হয় না। আর আল্লাহ কিন্তু ওইখানে দেখেন কি আছে, ওইটা স্বচ্ছ হলে আমল কবুল হয়, ওইটা স্বচ্ছ না হলে আমল কবুল হয় না। ঔষধ আপনিও খাচ্ছেন, ঔষধ আমিও খাচ্ছি, আপনার ঔষধে ভেজাল আছে, ভেজাল ওষুধ থেকে রোগ সারবে? এই হল বিষয়টা, মূল বিষয়টা খেয়াল রাখবেন। স্বচ্ছ অন্তরে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য এবং পরকালের মুক্তি লাভের উদ্দেশ্যে যদি আমরা দুনিয়াকে পরিচালিত করি, তাহলে আমার এই দুনিয়া আখরাতে কাজে লাগবে, আমাদের কোনো কিছুই কাজে লাগবে না। এই মসজিদের সামনে চারটে দরজা দেখতে পাচ্ছি, দুটো দরজা খোলা, দুটো দরজা বন্ধ। পরকালটা ওইরকম, এই দরজা খুলে দেন, ওপাশে পরকাল শুরু হয়ে গেল। দরজা চাবি যার হাতে, তিনি যখন ওটা খুলে দেবেন তখনই আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে ওখানে চলে যেতে হবে, ওখানে গিয়েই আমার হিসাব হবে, এই দরজা বন্ধ হবে, দুনিয়ার কোনো আমল ওখানে ঢুকবে না, তখন আমার আমল নামা দেখা হবে। তুমি কী করে আসলে দেখি, পাসপোর্ট চেক করা হবে, যদি দেখা যায় আমল নামা ঠিক আছে, আলহামদুলিল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কবরে গিয়েও আমার জান্নাতের সুবাতাস আমার সারা দেহটাকে এসির মতো ঠান্ডা করে রাখবে, সুগন্ধি আসবে। কীভাবে যে দুনিয়া চলে যাবে, দু পাঁচশো বছর কোনো ঠিক নাই, কেয়ামতের মাঠে আমি উঠবো, আল্লাহ তখন জিজ্ঞেস করবে কতক্ষণ ঘুমালে, তখন আমরা বলবো কান্নম ইয়াউমা ইয়ারাউনাহ লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আল্লাহ একটা সন্ধ্যা বা একটা সকাল ঘুমিয়েছিলাম, অত ঘুমিয়েছিল তো হাজার হাজার বছর, তাই না? যদি আমরা জান্নাতে হতে পারি আমাদের ঘুমটাই আরামের ঘুম হবে। আপনার ব্যবসায়ী এজন্যই বলছি, যখন মাল যখন বিক্রি হয়ে যায় খরিদ্দার ভালো পেলে মনটা আনন্দ হয়, তো আপনি জানেন না যে ব্যবসার টাকা আপনি গুনতে পারবেন কিনা, তার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। গত সপ্তাহে 23 তারিখে সাতক্ষীরা ছিলাম, বিরাট সম্মেলন হয়েছে, গ্রামে গেছিলাম সকালবেলা, গ্রামের সবচেয়ে বড় লোকটা যে ছিল আমার ছোটবেলার, আমরা কখনো পাকা বাড়ি দেখিনি, ইট দিয়ে যে বাড়ি হয়, সিমেন্ট দিয়ে যে বাড়ি হয় আমরা জানতামই না। আমরা জানি মাটির বাড়ি হয় সুন্দর করে গোল পাতা দিয়ে সাউনি হয়, আবার ইট সিমেন্ট দিয়ে যে বাড়ি করতে হয় এ আমাদের এলেমেই ছিল না। আমাদের দু পাঁচ গ্রামে পাকা বাড়ি নাই, ওই লোকটা প্রথম পাকা বাড়ি করে। এখন সে বাড়িটা আছে ভাঙা চুরে আর কি, বহুদিনের আগে তো। ইনি মারা গেছেন কিভাবে সবাইকে শুনালাম, বিশাল ব্যবসায়ী ধানের গোলা, যারা ধানের ব্যাপারী ধান ট্রাকে ভরেছে, উনি টাকা গুনে বাম হাতে বড় ১০০ টাকার নোটগুলো সব, ডান হাতে পান গালে পান চিবাচ্ছেন, বাম হাতে টাকা ডান হাতে পানের খিলা গলায় ঢুকাচ্ছে, ওই অবস্থা আল্লাহ তো জান নিয়ে চলে গেছে, চিন্তা করতে পারেন? তাই সবাইকে শুনলাম, দেখো গ্রামের সবচেয়ে বড় লোক ব্যবসায়ী টাকা গুনছে বাম হাতে, ডান হাতে পান ঢুকাচ্ছে গালের মধ্যে, ওখানে ঢলে পড়ে গেল, চারিপাশের লোকজন তার কিছু অভাব নাই। এই হলো আমাদের জীবনের মেয়াদ, এটা নিয়ে তো অহংকার করার কিছু নাই। অথবা আসুন আমরা প্রতিজ্ঞা করি, ওই দরজার উপরে যে জীবনটা আমার আছে চিরস্থায়ী জীবন, ওই জীবনে আমাকে ভালো হতে গেলে অবশ্যই আমার সার্বিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সাজাতে হবে। ভেজাল জীবন নিয়ে ওখানে ঢুকলে, ভেজাল আমল নিয়ে ওখানে ঢুকলে আপনার ডিগ্রি কোনো কাজে লাগবে না, টুবুজাড়ি কোনো কাজে লাগবে না, আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। ব্যবসায় যেমন আমরা কেউ লস চাই না, আমরা পরবর্তী জীবনে আমরা ঠিক তেমনি জাহান্নাম চাই না, যাতে জাহান্নামে না যেতে হয় সেজন্যই কিন্তু আমরা আহলে হাদিস আন্দোলন করি। আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, তাই না? এটাই তো আমাদের মৌলিক দাবি জনগণের কাছে। সহিহ হাদিসের আলোকে জীবন গড়লে যিনি গড়বেন তারই লাভ, আর আমরা দাওয়াত দিলে আমরা কিন্তু নেকি পাব, এই কাজে যিনি সহযোগিতা করবেন, এই কাজে তারা এগিয়ে আসবে, তারাই কিন্তু মুক্তিপ্রাপ্ত দল, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। আর যদি আপনারা কাজ না করেন, ঘরে বসে বসে সালাত আদায় করেন, প্রতিবেশী ভাইদেরকে আপনি আহ্বান না জানান, নিজের সন্তানদেরকে আল্লাহর পথে নানা চেষ্টা না করেন, তাহলে অবশ্যই আপনার আমল আপনার কোনো কাজে লাগবে না। কারণ মানুষের আমলের কয়েকটা স্তর আছে, প্রথম স্তর তার নিজের জীবন, পরের স্তর তার পরিবার, তার পরের স্তর তার সমাজ, তাই না? এই প্রতিটি স্তরেই তাকে সংশোধন কার্য চালিয়ে যেতে হবে। যদি তার প্রতিটি স্তরে সংশোধনের চেষ্টা তিনি না করেন, তিনি আল্লাহর কাছে ধরা পড়বেন। নিজের জীবন সম্পর্কে কোনো খবর নেই, আপনাকে অবশ্যই নিজের জীবনকে ঠিক করতেই হবে। মান আমালা সালিহান ফালি নাফসিহি ওয়ামান আসা ফালাইহা, আল্লাহ বলেন যে ব্যক্তি সৎকর্ম করলো সেটা নিজের জন্যই সেটা করলো, আর যে ব্যক্তি অসৎকর্ম করলো তার ফলাফল তার উপরেই বর্তাবে, নিজের আমল অন্য পাবে না। যদিও আপনাদেরকে ধর্মের নামে বহু অধর্ম এদেশে চালু আছে, বহু বেদাত চালু আছে, বলা হয় লোকটা মরে গেছে কুলখানি কর, কোরআন খানি কর, বলা হয় না? আপনি পড়লেন কোরআন নেকি পাবে মরা লোক, আপনি পড়লেন সুরে ইখলাস বা চারকুল পড়লেন, আপনি পড়লেন পুরা কোরআন ৩০ পারা শেষ করলেন, কিন্তু নেকি পাবে মরা মানুষটা? তাহলে তো তার বড় লোক আপনাদের মধ্যে আছে, তার বাপ যদি সারা জীবন সালাত না আদায় করেও থাকে, কোনোদিন কোরআন না শিখেও থাকে, তাহলে তো আপনি যেহেতু বড় লোক একটা হাফেজ রাখেন বাড়িতে, সারা বছর খালি কোরআনই পড়বে আর নিজের সালাতের সঙ্গে আর এক সালাত আব্বার জন্য পড়বে, সমস্ত সওয়াবগুলো ট্রান্সফার করে বাপের কবরে পাঠিয়ে দেবে, এটা সহজ হবে না? এগুলো করে মৌলভীরে কেন করে? কারণ কোরআন তো পড়বে মৌলভী ধরে পড়বে, উদ্দেশ্য তার পকেট ভরা, কিন্তু আপনাকে বলে দিল যে নেকিটা আপনার আব্বা পাবে। এই যে কোরআন কলমা খালি যে বেদা চলছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই ধোকার মধ্যে পড়ে আছে, এবং দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা পর্যন্ত এই ধোকায় পড়ে আছে। কথায় কথায় আল ফাতিহা, কোনো কিছু হলে আপনি কবর ধারে কি ফাতিহা হাত উঁচে করেন, দেখেন না অবস্থা সবাই পত্রিকায়। অথচ এটা যে সম্পূর্ণ বেকার হয়ে যাচ্ছে, কোনো কাজে লাগে না। আরে বাবা, তোমার কাজ তুমি কর, উনি চলে গেছেন, ওনার আমল নিয়ে উনি চলে গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করবো, আমরা দোয়া করবো, আমরা দোয়া করতে পারি বেশি না, মৃত্যু মানুষের জন্য আমরা দোয়া করতে পারি, তার জন্য আমরা সাদাকা করতে পারি, তার জন্য আমরা হজ করতে পারি, এর বাইরে আপনি কিছুই করতে পারেন না। সাদাকা যেমন দুনিয়াতে টাকা একজন টাকা আরেকজনকে দিয়ে দেওয়া যায়, ওরা মৃত্যুর পর আমার টাকা আপনার নামে সাদকা করলে ওটা তিনি পাবেন, কিন্তু দুনিয়া যেমন আমার সালাদ আমার ছেলের হতো না, মৃত্যু পরও ঠিক তেমনি আপনার সালাদ ওই মৃত মানুষ পাবে না। দুনিয়া যেমন আপনি কোরআন পড়লে আপনি পাইতেন নেকিটা, মৃত্যু পরও ঠিক তেমনি আপনার কোরআন পাঠ ওই মৃত্যু মানুষ পাবে না। এটা সহজে বোঝা যায়, কিন্তু না, মৌলভি সাহেবের এমন হাদিস কোরআন দিয়ে আপনাকে বুঝাইবে আপনি সব টাকা ঢেলে দেবেন মানুষের পকেটে। এগুলোর বিরুদ্ধে হালাদিস আন্দোলন বাংলাদেশ ব্যর্থহীনভাবে প্রতিবাদ করে, মানুষকে বলে এগুলো ভুল, এমনি করে অসংখ্য নিয়ম আছে, সে কি আগেদা চলছে, কে না জানে যে মূর্তি পূজা হারাম, এটা তো পাগলও বুঝে মূর্তি পূজা হারাম, তো মূর্তি কথা বলে না, মূর্তির কথা শোনে না, মূর্তি উপকার করে না, মূর্তি ক্ষতিও করে না। এবার আপনাকে বলি, কবর কি কথা শুনতে পায়, বলে কবর কি কিছু উপকার করতে পারে, কবর বসে গিয়ে আপনার কোনো ক্ষতি করতে পারে, তো কবর আর মূর্তি ফারাক কোথায়? কিন্তু বুঝতে রাজি নয় আমাদের আলেম সমাজ, তারা মনে করেন আউলিয়ারা মরে না, তার মানে যাতে সমস্ত লোক ওই কবরে চলে আসে, এমনি করে করে লাখো মুসলমান কোটি কোটি মুসলমান শিরকে নিমজ্জিত বেদাতে নিমজ্জিত, এর বিরুদ্ধেই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সারা দেশে চলছে। এই দাওয়াতের শরীক যারা হবেন তারা অনুরূপ নেকি পাবে যেরূপ নেকি এই দাওয়াতের মূল ব্যক্তি যিনি দিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহ রসুল যেমন নেকি পেয়েছেন তার সাথী সাহাবায়েকরাম ঠিক অনুরূপ নেকি পেয়েছেন, কারণ তারা তাকে সাহায্য করেছে। আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা সাহায্য করলে ঠিক আমাদের মতে নেকি ইনশাআল্লাহ আপনারাও পাবেন। এই জন্য বলছি যে অত এলেম হয়তো আপনাদের নাই, কিন্তু ভালোবাসা মহব্বত প্রচেষ্টা মালি প্রচেষ্টা জানি প্রচেষ্টা এগুলো তো আপনাদের আছে, আল্লাহ আপনার অন্তরে খবর রাখে, আপনার মহব্বত অনুযায়ী আল্লাহ আপনাকে নেকি দান করবেন। আপনি কতটুক চেষ্টা করছেন তা আল্লাহ দেখছেন, আমরা দেখবো না রাশিয়া থেকে, আপনি দেখছেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই আন্দোলন, এটাকে জিহাদি আন্দোলন বলা হচ্ছে কোরআনের ভাষায়, তোজাহেদুনা ফি সাবিলিল্লাহ, একটা মানুষের গুলি করে হত্যা করার চাইতে তার আকিদা পরিবর্তন করা কি বেশি জরুরি নয়? আজকে সারা দেশে যে জঙ্গিবাদ চলছে, এই জঙ্গিবাদের মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা মানুষ হত্যা করছে, ওদেরকে বোঝানো হয়েছে মানুষ হত্যা করতে পারলে তুমি জান্নাত পেয়ে যাবে, এটা কি ভুল নয়? যদি আমরা ওই ছেলেটাকে বোঝাতে পারি বাবা তোমার এই ধারণা ভুল, আকিদা ঠিক না, মানুষকে হত্যা করে কখনো জান্নাত পাওয়া যায় না, হ্যাঁ যদি ওই মানুষকে বুঝে তুমি ইসলামে নিয়ে আসতে পারো তাহলে তুমি নাকি বাবা, তাহলে দেখা যাবে এরকম বহু তরুণ ছেলে এই অন্যায় থেকে ফিরে আসবে। এই কাজটা যারা করেন আকিদা পরিবর্তনের কাজ, এটা হলো মৌলিক কাজ। অত মুনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও, মাল দিয়ে এবং জান দিয়ে। আমি শুনতে পেলাম এখানে মহিলারা অনেকে অ্যাডভান্স, রমজান মাসে আপনাদের একটা দান আমরা চাই, প্রত্যেকে 100 করে টাকা দেবেন কেন্দ্রকে। আলহামদুলিল্লাহ যে মহিলা এখানে নিজেই 12,000 টাকা আদায় করে দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হলাম। দোয়া করি তার আন্তরিকতার জন্য, যদি আল্লাহ পাক যেন তার আন্তরিকতার বিনিময়ে তাকে ইহকাল এবং পরকালে উত্তম চেষ্টা দান করেন। প্রত্যেকের মধ্যে শিক্ষণীয় আছে, আপনাদের সবাইকে আমরা বলছি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই আন্দোলন বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক, হাজার হাজার পথভ্রষ্ট মানুষ আল্লাহর পথে ফিরে আসুক, এটা কি আমরা চাই না? এটা চাইতে গেলে একা কোনো ব্যক্তি কি পারবে? কারো পক্ষে সম্ভব না, সকলে মিলিয়ে কাজ করতে হবে, নিঃসন্দেহে সবাই আসবে না, আল্লাহ যাদের কবুল করবেন তারাই কিন্তু এই আন্দোলনে আসবে, ঠিক না? আল্লাহ রসুল তো চেয়েছিলেন সবাই আসুক, কিন্তু উনি কি পেরেছিলেন? তার চাচাই আসেনি, আবু তালেব আসছিল, আসেনি তার সাথে। আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার, সে এসেছিল কিন্তু মনে মনে মুনাফিকি করে গেছিল। এসব লোক চিরকাল থাকবে, এরপরও আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন, তারা সত্যিকার অর্থে দিনের স্বার্থে এগিয়ে আসবে। আমরা চাইব বামন্দি এলাকার মানুষ এবং মেহেরপুর এলাকার মানুষ সেরেব আল্লাহকে খুশি করার জন্য এই মহতি আন্দোলনে শরিক হবেন এবং সাধ্যমতো এই দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। যারা শিক্ষিত আছেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তারা ব্যবসায়ী অর্থ দিয়ে সাহায্য করবেন, তারা শিক্ষিত তার জ্ঞান দিয়ে সাহায্য করবেন। আমাদের বইপত্র সব জায়গায় আছে, পড়বেন শিখবেন। এই মসজিদ যেদিন করেছিলাম সেদিন এখানে আমি যে দোয়াটা করেছিলাম আরবিতে, আপনারা সেদিনও বলেছিলেন যারা সেদিন ছিলেন, আজকেও মনে করে দিই, সেদিন সিজদায় গিয়ে আমি এই দোয়াটা পড়েছিলাম, আল্লাহুম্মা তাকাব্বাল হাযাল মসজিদ মারকাজান লি হারাকাতি আহলিল হাদিস ফি হাযিল মুনতাকা, হে আল্লাহ তুমি এই মসজিদকে এতদম চলে আহলে হাদিসের মারকাজ হিসেবে কবুল করো। সেদিনের সে দোয়া বহুদিন পরে আজকে এখানে এলাম, আজকে স্মরণ করিয়ে দিলাম। সেদিন আমার সঙ্গে যারা ছিলেন শরীফ ভাই বসে আছেন, অত্যন্ত অসুস্থ ছিলেন উনি, আমি শরীরকে ব্যথা পেয়েছিলাম, আল্লাহ পাক তাকে সুস্থ করে আসতে খদ্দাচনের সুযোগ করে দিলেন। এমনি করে আরো অনেক মুরব্বী এখানে আছেন যারা সেদিনও ছিলেন আজও আছেন, সবার কাছে আমার দাবি এবং এখন তারা সন্তান আমাদের তরুণ বাচ্চারা তোমরা আসছো, তোমাদের কাছেও কিন্তু এটা আমি শুনিয়ে দিয়ে গেলাম, এটা যেন আহলাদিস আন্দোলনের মার্কাজ হিসেবে টিকে থাকে, তোমরা কিন্তু রাজি আছো? আল্লাহ তুমি শুনলি সব কথা, তুমি কবুল করে দাও এই মসজিদকে, এই মুসলিমদেরকে, এলাকাবাসীকে, পবিত্র কোরআন ও সহিহের বাইরে কোনো কিছু শুনবো না, কোনো কিছু মানবো না, কোনো কিছু আমল করবো না, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনে হকের জন্য কবুল করে নিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।